আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেদাতটা কি জিনিস? বেদাতটা হলো, আমরা বলছি যে একটা হলো আমাদেরকে ইমান নিয়ে যেতে হবে আল্লাহর কাছে, আরেকটা হলো আমলে সালে নিয়ে, নেক আমল নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ পাক কিন্তু শুধু আমল বলেন নাই, বলছেন আমলে সালে, নেক আমল নিয়ে যেতে হবে, সালে আমল নিতে হবে। তাহলে যে কোনো আমল করলেই এটা আমল হয় না, আমলটা সালে হতে হবে। জান্নাত পেতে হলে যে আমল দরকার, ওই আমলটা হতে হবে আমলে সালে। আমলে সালে কোনগুলা? আমলে সালে হতে হলে ওই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, ঠিক সেইভাবে হতে হবে। এর থেকে বাহিরে গেলেই এটা হয়ে যায় বেদাত। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো, আল্লাহর ইবাদত করো, ফাত্তাবিউনী, সমস্ত ইবাদত সমস্ত আমল আমি নবীর এত্তেবা অনুযায়ী অনুসরণ করে করতে হবে। সকল আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী এত্তেবা করে অনুসরণ করে করতে হবে, তাহলেই ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে মহব্বত করবেন। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোন আমল যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো না হয়, এটা সুন্নতের বিপরীত হয়ে গেছে, ওই আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোন ব্যক্তি যদি এমন কোন আমল করে যে আমল আমরা করি নাই, আমি করি নাই, আমার সাহাবীরা করে নাই, ওই আমল বাতিল, ওই আমলটা বাদ, প্রত্যাখ্যাত, এটা বাতিল হয়ে যাবে। বেদাত হতে হলে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে সুন্নতার বেদাতের ক্ষেত্রে। প্রথম খেয়াল রাখতে হবে, আল বেদাতু হিয়া তুতলাকু আলা কুল্লি মা উহদিসা ফিদ্দিন। প্রথম কথা হলো এটা নতুন, এই আমলটা, এই ইবাদতটা নতুন, পুরাতন হইলে ওইটা বেদাত হয় না। কি হতে হবে এটা? কথা বলেন না দেখি, নতুন হইতে হবে, নতুন। এখন নতুন আর পুরাতন বুঝবেন কেমনে? গতকাল যেটা তৈরি হয়েছে এটা আজকে তো পুরাতন হয়ে গেছে, আজকে তৈরি হইলে এটা নতুন। তাহলে তো এরকম নতুন কোনোটাই নেই, সবই তো 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর আগে তৈরি হয়েছে। তাহলে এটা বেদাত হইলো কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সীমানা দিয়ে দিচ্ছেন যে এই পর্যন্ত হইলে এটা পুরাতন, এর পরে গেলে এগুলা সব নতুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ, তোমাদের জন্য কর্তব্য হলো আমি নবীর সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত হলো কয় বছর? 23 বছর। আর খোলাফায়ে রাশেদিনের খেলাফত কয় বছর? 30 বছর। 30 আর 23, এই 53 বছর হইল পুরাতন। এই 53 বছরের ভিতরে যেই ইবাদত যেরকম ছিল এগুলা কিয়ামত পর্যন্ত সুন্নত। এই 53 বছরের পরে যা আবিষ্কার হয়েছে, এখন চলে 1441 হিজরি, এই 1441 থেকে 53 বাদ দিলে 1378 বছর প্রায়। এই এত বছর পর্যন্ত, এত বছরের ভিতরে যা আবিষ্কার হয়েছে ওই 53 বছর বাদ দিয়ে বাকি সবগুলার নাম হলো কি? বেদাত। এটা হলো প্রথম মূলনীতি। তাহলে 53 বছরের ভিতরে যেগুলো দরুদ ছিল এগুলো কিয়ামত পর্যন্ত দরুদ, 53 বছরের পরে যেগুলো আবিষ্কার হয়েছে এগুলা কিয়ামত পর্যন্ত দরুদ না, এগুলো বেদাতি দরুদ। একটা সুন্নতি দরুদ, একটা বেদাতি দরুদ। ওই 53 বছরের ভিতরে যেগুলো দরুদ ছিল এগুলো কিয়ামত পর্যন্ত সুন্নতে দরুদ, 53 বছরের পরে যেগুলো এগুলো হলো বেদাতে দরুদ। আচ্ছা এবার আপনি বাড়ির যাই অঙ্ক করে বাইর করে ফেলতে পারবেন সব। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, এই দরুদ আপনাদের এদিকে আছে না? এটা কোন যুগের আবিষ্কার? মাত্র কিছুদিন আগে, 100 বছর আগে ইরানের একজন কবি শেখ সাদি তিনি এটা আবিষ্কার করছেন। তিনি একটা কবিতা লিখছেন, এই কবিতা বাংলাদেশে এত কদর পাইছে এটা বাংলাদেশে দরুদ হয়ে গেছে। দরুদ এক জিনিস, কবিতা এক জিনিস, দরুদটা হলো এবাদত, কবিতা এবাদত না। কবি আমিও হতে পারি আপনিও হতে পারেন, আপনি বাড়িতে বসে বসে কবিতা লিখতে পারেন, আমিও লিখতে পারি, অসুবিধা নেই। যদি কবিতার মধ্যে কোনো শেরেক না থাকে, কুফর না থাকে, নাস্তিকতা না থাকে, অশ্লীলতা না থাকে, তাহলে কবিতা ভালো জিনিস, কবিতা আপনিও লিখতে পারেন আমিও লিখতে পারি, কিন্তু কবিতাটা এবাদত না। কিন্তু যেটা এবাদত এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন হুবহু কিয়ামত পর্যন্ত ওইভাবে করতে হবে। দরুদ হলো এবাদত। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করছেন দরুদের উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদাররা আমার নবীর উপরে দরুদ পড়ো, সালাম পেশ করো। তাহলে এটা আল্লাহর একটা নির্দেশ, গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কবিতা ইবাদত হতে পারে না। সুতরাং এই 53 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো দরুদ হিসাবে শিখাইছেন এগুলো হাদিসের পাতায় পাতায় দরুদ হিসাবে আছে। কিন্তু এর পরে যেগুলো আবিষ্কার হয়েছে এগুলো এবাদত না, এগুলো হলো বেদাত। এরকম দেখবেন আমাদের সমাজে অসংখ্য বেদাতি দরুদ আছে। দরুদে মাহি, নাম শুনছেন? দরুদে হাজারি, দরুদে লাখি, দরুদে তুনাজ্জি, এইরকম কত রঙের যে দরুদ, এগুলো সব বানানো দরুদ। ওই 53 বছরের পরের দরুদ আপনি সারা জীবন এগুলো পড়বেন, দরুদে সওয়াব পাবেন না। বরং না জেনে পড়লে হয়তো আপনি বুঝেন নাই। আমাদের দেশে দেখবেন অনেক ওই ফাজাইল আমল, এই আপনার কি কয় মকসুদুল মোমেনিন, মকসুদুল মোমেনিন এরকম আরো কিছু বই আছে, নেক আমল, এই জাতীয় কিছু বইয়ের মধ্যে এগুলো আছে যে দরুদে মাহি, দরুদে হাজারি, দরুদে লাখি। মানুষ মনে করে যে আরে এগুলো তো মনে হয় এবাদত, এগুলো মনে হয় দরুদ। অনেকে খুব মানে মহব্বতের সাথে দরুদগুলো প্রতিদিন কেউ 100 বার, কেউ 200 বার, কেউ 300 বার পড়তে থাকে। মানে এই সাধারণ মানুষগুলো, নিরীহ মানুষগুলো কিন্তু বুঝে নাই যে এগুলো যাতে 53 বছরে ছিল না, পরে কেউ বানাইছে। এই পড়ার কারণে আপনি সারা জীবন পড়ছেন কিন্তু কোনো ফজিলত পাবেন না। যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন ওই দরুদ যদি আপনি ছোট পড়েন, অল্প পড়েন, একবারও পড়েন, ওইটা আলহামদুলিল্লাহ আপনার জন্য ফজিলত হবে। তাহলে এখানে সুন্নত আর বেদাত বোঝা খুবই জরুরি, কারণ 53 বছরের পরের গুলো আপনি সারা জীবন পড়তেছেন কিন্তু কোনো কাজে আসবে না, নিষ্ফল। এমনকি কাজে তো আসবে না, আসবে না, আরো মারাত্মক পরিণতি আছে। যখন আপনি বুঝলেন যে এগুলো সুন্নত না, এই ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবীরা করেন নাই, তারপরে কোন আরে মিয়া আল্লাহ রসুল সাহাবিরা না করলে কি হয়েছে, আমাদের অমুক হুজুরে করছে, অমুক পীর সাহেব করছে, আমাদের অমুক বুজুর্গ করছে, এরপরে আপনি করবেন, তখন এটা বেদাতে রূপান্তর হয়েছে। এই বেদাতে রূপান্তর হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু বেদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, এই বেদাতটা গোমরাহি এবং এই গোমরাহির পরিণতি জাহান্নাম। এটার কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, এবাদত করি আমল করিও জাহান্নামে যাওয়া লাগে। আমল না করি জাহান্নামে গেলে দুঃখ কম লাগে, কিন্তু আমল করি এবাদত করিও যদি জাহান্নামে যেতে হয় তখন এটার দুঃখটা আরো বেশি। এই জন্য বেয়াদবের চেয়ে গায়ের হাজির ভালো, প্রবাদ বাক্য আছে না? এই জন্য আমল বেদাতি পদ্ধতিতে বা সুন্নতের বহির্ভূত বেশি আমল না করে সুন্নত অনুযায়ী অল্প আমল করা ভালো। তাহলে প্রথম কথা, এটা 53 বছরের ভিতরে থাকতে হবে, পুরাতন হইতে হবে, নতুন হওয়া যাবে না। তাহলে জিকির, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করছেন না? করছেন না। সাহাবায়ে কেরাম জিকির করছেন? ওই 53 বছরের ভিতরে আল্লাহর জিকির ছিল কিনা, ওই 53 বছরে যেগুলো আল্লাহর জিকির কিয়ামত পর্যন্ত এগুলো আল্লাহর জিকির, এগুলোই সুন্নাত। 53 বছরের পরে যেগুলো জিকির আবিষ্কার হয়েছে এগুলো সুন্নাত না, এগুলো বেদাতি জিকির। ওই 53 বছরের ভিতরে কখনো আল্লাহর শুধু মুখতাসার আল্লাহ আল্লাহ জিকির হয়নি। শেখ উসাইমিন রাহমাহুল্লাহ, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবে তাবেঈন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, তারা কেউ কখনো শুধু আল্লাহ আল্লাহ জিকির করেননি। এই জন্য কোন জায়গায় শুধু আল্লাহ লেখাটাও বেদাতে লেখা, মানে কোন জায়গায় খালি কিচ্ছু লিখলেন না, খালি লিখলেন আল্লাহ, এটা আপনি আল্লাহর সাথে বেয়াদবি করছেন। যেমন মুহাম্মদ এই কথাটা শুনলে দরুদ পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আল্লাহকে একাকে রাখা যাবে না, আল্লাহর সাথে আল্লাহর একটা সিফাত ব্যবহার করতে হবে। শুধু আল্লাহ বললে এটা আল্লাহর সাথে বেয়াদবি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি মানেন আল্লাহর মাখলুক, আল্লাহর গোলাম, তার নাম শুনলে যদি আমাকে আপনাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়, দরুদ বলতে হয়, তা আল্লাহর সাথে কিছু থাকবে না, উনি খালি আল্লাহ, আল্লাহর আগে অথবা আল্লাহর পরে একটা সিফাত থাকতে হবে, না হলে এটা আল্লাহর জিকির হবে না। এজন্য হয় বলতে হবে সুবহান আল্লাহ, আল্লাহর আগে সুবহান থাকতে হবে, অথবা বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহর আগে আলহামদু থাকতে হবে, বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহর পরে আকবার থাকতে হবে, অথবা বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে একটা পূর্ণাঙ্গ বাক্যের জিকির হবে। এজন্য এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, সুবহান আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহর জিকির, আল্লাহু আকবারের জিকির, এটা ওই 53 বছরের জিকির, সুন্নতে জিকির। এরপরে আবিষ্কার হয়েছে 7-8 বছর পরে আসে আবিষ্কার হয়েছে আল্লাহ আল্লাহর জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির, এটা সুন্নতে জিকির না। তারপরের কথা হলো জিকির হলো একাকী ইবাদত, জিকির জামাতবদ্ধ ইবাদত না, একাকী ইবাদত জামাতে করা এটাও বেদাত, জামাতের ইবাদত একাকী করা এটাও বেদাত। যেমন ধরেন ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজ, সুন্নত আছে না 2 রাকাত, তাহলে সুন্নত 2 রাকাত জামাতে পড়তে হয় না একাকী পড়তে হয়, ফরজ 2 রাকাত জামাতে পড়তে হয়। এখন যদি আমি বলি শুনেন আমি ঢাকা থেকে এসছি এত কষ্ট করে আজকে ফজরের নামাজ পড়ামো, সুন্নত 2 রাকাতও আমার সাথে জামাতে পড়বেন, ফরজ 2 রাকাতও জামাতে পড়বেন, জামাতে পড়লে কি অসুবিধা আছে? জামাতে পড়লে তো সওয়াব বেশি, তো সুন্নত 2 রাকাতও আজকে আমরা জামাতে পড়ি, পড়া যাবে? যখন সুন্নত 2 রাকাত জামাতে পড়বেন সওয়াবের পরিবর্তে উল্টা গুনাহ হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত সারা জীবন একাকী পড়ছেন, জামাতে পড়েন নাই, পরজ 2 রাকাত জামাতে পড়ছেন। তাহলে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে পড়ছেন ওইটাকে জামাতে পড়াই সুন্নত, ওইটাকে একাকী করা সুন্নতের বিপরীত, বেদাত। আবার যেটা একাকী পড়ছেন এটাকে জামাতে পড়া এটাও বেদাত। আল্লাহর জিকির হলো একাকী ইবাদত, এটাকে যদি জামাতবদ্ধ করেন তখন এটা বেদাত। এখন আমি যদি বলি আমার নেতৃত্বে সবাই মিলে আমরা আল্লাহর জিকির করি, আসেন, করা যাবে? করলে গুনাহ হবে। তখন আমি এটা জামাতে বানাই ফেললাম একজনের নেতৃত্বে, আল্লাহু আকবার। এই ব্যাপারে স্পষ্ট সহি হাদিস আছে, আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এবং আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুইজন কুফা নগরীতে থাকতেন, ইরাকের কুফা নগরীতে, দুই সাহাবী, বড় বড় দুই সাহাবী, একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনকে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলাকার গভর্নর ছিলেন, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলাকার সবচেয়ে বড় আলেম ছিলেন, ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। সকালবেলা ফজরের নামাজে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন মসজিদে, ঢুকে দেখেন কি যে মানুষেরা দলে দলে গোল হয়ে বসছে, এখানে একদল, এখানে একদল, এখানে একদল, পুরো মসজিদে এখানে 10-15 জন, এখানে 10-15 জন, এখানে 10-15 জন, বসে বসে একজন নেতা হয়েছে, বাকিরা সব মামুর হয়েছে। একজনে কয় সবাই একশোবার সুবহান আল্লাহ পড়েন, সবাই গুনি গুনি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ পড়েন, একশোবার আলহামদুলিল্লাহ পড়েন, একশোবার আল্লাহ একবার পড়েন, একশোবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, সবাই এভাবে এখানে এই গ্রুপও পড়তেছে, এই গ্রুপও পড়তেছে, এই গ্রুপ কাজটা তো খুবই ভালো, তারা খারাপ কিছু করতেছে না, তারা কিন্তু আল্লাহ আল্লাহ করতেছে না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতেছে না, জিকির করতেছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ একশোবার একশোবার করে গনে গনে এক ইমামের নেতৃত্বে গ্রুপে গ্রুপে ভাগ হয়ে করতেছে। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ঢুকে দেখলেন আল্লাহু আকবার, আল্লাহর জিকিরের বেদাত চালু হয়ে গেছে। এটা সুনান আদ-দারিমির হাদিস, সহিহ হাদিস। দেখেন যে আল্লাহর ঘরের মধ্যে এইভাবে জিকির ছিল একাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে আমরা জিকির করছি একা একা, এখন দেখি জামাতে জিকির চালু হয়ে গেছে। উনি রাগে ক্ষোভে মসজিদ থেকে বের হয়ে চলে আসছেন, বের হয়ে এসে আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলার বাড়ির সামনে যায় বসে রেছেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলার ছাত্ররা বাড়িতে বসা থাক, ফজরের আগে গিয়ে রাত্রে গিয়ে আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু বাড়ির বাইরে বসে থাকতেন, যে উনি বের হয়ে যখন মসজিদে যাবেন এই মসজিদে যাইতে আসতে কিছু এলেম শিখবেন, সুবহানাল্লাহ, এলেম শেখার জন্য রাত্রে গভীর রাত্রে আসে বসে থাকতেন ছাত্ররা, যে উনি যখন ফজরের জামাতে যাবেন এই বাসা থেকে মসজিদে যেতে যেতে কিছু এলেম শিখবেন, আসতে আসতে কিছু এলেম শিখবেন। ছাত্ররা বসা এমন সময় আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা গিয়ে হাজির, তিনি কিন্তু আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলাকে ডাকেন নাই, উনিও যায় বাইরে বসে রেছেন, সাধারণ মানুষের মতো ছাত্রদের মতো বসে রেছেন। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বের হলেন, বের হয়ে দেখে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়িতে বসা, এত বড় আলেম সাহাবি। বলেন আপনি এখানে সকালবেলা এখানে কেন আসছেন? আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর রাসূলের একজন সাহাবি জমিনে বেঁচে থাকতে রাসূলের সুন্নতের মধ্যে বেদাত ঢুকছে, এটা আবু মুসা আশারি সহ্য করতে পারে না, এই জন্য মসজিদ থেকে বের হয়ে আসছে। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনি বাধা দিলেন না কেন? আপনি এদেরকে পিটে বাহির করে দিতেন মসজিদ থেকে। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি এখানকার প্রশাসক না, সুতরাং এই দায়িত্ব আমি হাতে নিতে পারি না, এই দায়িত্ব আপনার, আমি এখানকার একজন আলেম, আমি আপনাকে পরামর্শ দিতে পারি কিন্তু আইন আমার হাতে তুলে নেওয়া যাবে না, এজন্য আমি কিছু করি নাই। তো বললেন কি করছে তারা? বললেন যে তারা এই যে হালাকা করে করে গোল হয়ে বসছে, একজন নেতৃত্ব দিচ্ছে জিকিরের, কমান্ড করতেছে যে একশোবার সুবহানাল্লাহ পড়েন, একশোবার আলহামদুলিল্লাহ পড়েন, একশোবার আল্লাহু আকবার পড়েন, একশোবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আর সবাই পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে গিয়ে বললেন লাম তুবলা সিয়াবুহু ওয়া লাম তুকসার আনিয়াতুহু, আমার রাসূল মারা গেছেন, এখনো আমার রাসূলের পোশাক গুলা পুরাতন হয় নাই। আল্লাহু আকবার, আমার রাসূল মারা গেলেন মাত্র কয়দিন আগে, আমার রাসূল যে পোশাক পরতেন এগুলো এখনো নতুন রয়ে গেছে, এগুলো এখনো ছিঁড়ে নাই, পুরাতন হয় নাই। ওয়া লাম তুকসার আনিয়াতুহু, আমার রাসূল যেই প্লেটে খাবার খাইতেন, যে থালা বাসন গুলো ব্যবহারের জিনিসগুলো, এগুলো এখনো ভাঙ্গে নাই, এগুলো এখনো অবিকৃত আছে। আর এমন সময় তোমরা আল্লাহর দিনের মধ্যে জিকিরের মধ্যে বেদাত চালু করে দিছ, তোমরা কি মনে করো হয় দুইটার একটা, হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই হেদায়েত তোমাদেরকে দিয়ে গেছেন সেটা পরিপূর্ণ হেদায়েত ছিল না, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতে বেশি বুঝে গেছ, আল্লাহ রাসূল তোমাদেরকে জিকিরের যে পদ্ধতি শিখাই গেছেন তোমরা ওই পদ্ধতিকে যথেষ্ট মনে করতেছ না, মনে করতেছ আল্লাহ রাসূল বুঝতে পারে নাই, যদি আমাদের এই পদ্ধতিতে জিকিরটা করতো রাসূলের জন্য আরো ভালো হইতো। মানে তোমাদের অবস্থা দেখে মনে হচ্ছে যে আল্লাহ রাসূল যে জিকিরের পদ্ধতি শিখেছে এটা এত সুন্দর ছিল না, তোমরা সুন্দরটা আবিষ্কার করছো। তিনি বললেন তোমরা কাজটা ভালো করো নাই, এত তাড়াতাড়ি দিনের মধ্যে জিকিরের বেদাত চালু করে দিছ। তখন লোকেরা কি বলে যে আব্দুল্লাহ বিন মাসুদ আমাদের উদ্দেশ্য কিন্তু খারাপ ছিল না, আমাদের উদ্দেশ্য খুব ভালো, আমরা চাইছি মানুষ এভাবে বিচ্ছিন্নভাবে বসে থাকার চাইতে মসজিদের মধ্যে একটু জিকির করুক, এই জন্য গ্রুপে গ্রুপে ভাগ করে করে জিকির করতেছি আমরা জামাতবদ্ধভাবে, উদ্দেশ্য আমাদের ভালো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কাম মুরিদিন লিল খাইরে লা ইউসিবাহুল খাইর, কত মানুষ কল্যাণ লাভ করার উদ্দেশ্য করে, ভালো কিছু পাওয়ার উদ্দেশ্য করে, কিন্তু সারা জীবন করেও ভালো কিছু পায় না। মানে তুমি সুন্নতের বাহিরে গিয়ে যত ভালো কিছু পাওয়ার চেষ্টা করো জীবনও পাইবে না। এই হাদিসের মধ্যে স্পষ্ট যে জামাতবদ্ধ জিকির করতেছিল আব্দুল্লাহ বিন মাসউদ এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বাধা দিয়েছেন, তাহলে জিকির হবে একাকে। সাত ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ছায়া দিবেন, আল্লাহর আরশের ছায়া অথবা আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া। এর মধ্যে সপ্তম যে ব্যক্তিটা এরা হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। ওয়ারাজুলুন ওই ব্যক্তিগুলো যাকারাল্লাহা যারা আল্লাহর জিকির করে খালিয়ান একাকী নির্জনে, জিকির করবে একাকী নির্জনে, দল বেঁধে কিসের জিকির, দল বেঁধে জিকির করে, কেউ লাফ মেরে বাসে উঠবে, কেউ লাফ মেরে দৌড় দিবে, কেউ লাফ মেরে স্টেজে উঠবে, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির না, সুন্নতে জিকির না। জিকির করবে ঘরের কোণে একাকী বসে বসে, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়ে আপনি বসে বসে জিকির করেন, ফাফাদাত আইনাহু, আল্লাহর জিকির করে আর চোখের পানি পড়ে, একাকী নির্জনে জিকির করবে আল্লাহর ভয়ে, আল্লাহর জিকির করবে আর চোখের পানি পড়বে, এই মানুষগুলোকে আল্লাহ পাক আল্লাহ কিয়ামতের ময়দানে ছায়া দিবেন। জিকির হলো একাকী ইবাদত, সুতরাং একাকী ইবাদতকে জামাতে করা এটাও বেদাত, আবার জামাতবদ্ধ ইবাদতকে একাকী করা সেটাও বেদাত। তাহলে জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওই 53 বছরে যেভাবে করেছেন কিয়ামত পর্যন্ত এইভাবেই সুন্নত, ঠিক একইভাবে সলাত, ওযু, গোসল, তায়াম্মুম যত ইবাদত আছে সমস্ত ইবাদত ওই 53 বছরের ভিতরে হইলে এটা সুন্নত, এর পরে যা আবিষ্কার হবে এটা কি দুই নম্বর কথা ফিদ্দিন। এখন বলতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো আমরাও ছিলাম না, তাহলে তো আমরাও বেদাত নাকি? এই মাইকটাও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, এই যে মোবাইল ক্যামেরা যা দেখা যায় এগুলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনোটাই ছিল না, এই যে লাইট প্যান্ডেল যা বানাইছি এই পদ্ধতি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, মসজিদের ভিতরে এসি লাগাইছি, টাইলস লাগাইছি, এগুলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, হজে যাই বিমানে করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিমানে করে হজে গেছেননি, তাহলে তো এগুলো বেদাত। এই জন্য বেদাতের ক্ষেত্রে দ্বিতীয় মূলনীতি মনে রাখতে হবে ফিদ্দিন, বেদাত হয় দিনের ভিতরে, এবাদতের ভিতরে, এবাদতের জন্য দিনের জন্য বেদাত হয় না। এই মাইক এবাদত না, এটা এবাদতের জন্য, এটা আমি যে কথাগুলো বলতেছি ওইটা এবাদত, ওই এবাদতটা আপনাদের কাছে জনগণের কাছে পৌঁছায় দেওয়ার জন্য, এটা এটা এবাদত না, কিন্তু এবাদতের ভিতরে বাড়ানো কমানো যাবে না। মসজিদের টাইলস, ফ্যান, এসি এগুলো এবাদত না, এগুলো এবাদতের উপকরণ, এবাদতের জন্য। কিন্তু এসি লাগানোর পরে জুমার নামাজ আগে দুই রাকাত, এসি লাগানোর পরে যদি বলেন যে না এখন আর দুই রাকাত পড়লে হবে না, জুমার নামাজ চার রাকাত করা যাবে, ওই কাঁচা মসজিদেও দুই রাকাত, এসি লাগালেও দুই রাকাত, ওখানে বাড়ানো কমানো যাবে না, কিন্তু এসি, ফ্যান, টাইলস যা লাগাবেন এগুলো দিনের জন্য, নামাজের জন্য, এগুলোর সাথে কোনো বেদাতের সম্পর্ক নেই। বিমানে যাই, যেটাই যাই, এটা হলো হজের জন্য, এটা হজের ইবাদত না, কিন্তু বিমানে গেছি এই জন্য তাওয়াব, সাত চক্করের জায়গায় আট চক্কর করা যাবে না, যে আগে সাত চক্কর করতাম এত কষ্ট করে, এখন যেহেতু বিমানে এসছি এক চক্কর বেশি করি, করা যাবে না। অর্থাৎ মূল ইবাদতের মধ্যে বাড়ানো যাবে না কমানো যাবে না, কিন্তু ইবাদতের জন্য বাড়ানো কমানো যাবে। আমরা যে মাদ্রাসা, এই মাদ্রাসার পদ্ধতি নবী সাল্লামের যুগে ছিল না, এটা দিনের জন্য করা হয়েছে, এটা দিনের ভিতরে না, দিনের ভিতরে কোনো বাড়ানো কমানো করলে ওইটা বেদাত হয়, দিনের জন্য করলে বেদাত হয় না। তিন নম্বর মিম্মালা আসলালাহু, বেদাতের কোনো দলিল থাকবে না, সুন্নতের দলিল থাকবে, বেদাতের কোনো, কেউ যদি কয় মিয়া এটা যে বেদাত দলিল দাও, কই পাইছো, কোন কিতাবে পাইছো, কোন হাদিসে পাইছো, এটা বেদাত, বেদাতের কোনো দলিল নেই, দলিল নাই বলেই এটা বেদাত, যদি দলিল থাকতো তাহলে এটা বেদাত হতো না, এটা সুন্নত হয়ে যেত। যদি আমি বলি যে ভাই শুনেন এই যে সামনে সুন্দর একটা বাড়ি, এই বাড়িটা আমার না, আমি ঘোষণা দিলাম যে বাড়ি এটার মালিক আমি না, এখন আপনারা যদি বলেন যে শায়খ আপনি যে বাড়ি এটার মালিক আপনি না বলছেন, দলিল দেখান, কাগজটা দেখান, কবলা দেখান, কোন কবলা মূলে, কোন ফজটা মূলে, কোন খতিয়ান মূলে বাড়ি, এটা আপনার না। কি বলেন, এটার কোন দলিল খতিয়ান ফজটা আমার কাছে আছে? কিছুই নেই, নাই বলে তো বাড়ি এটা আমার না। যদি আমারই হইতো তাহলে তো সব থাকতো। এই বাড়ির মালিক যিনি, উনার কাছে দেখবেন যে খতিয়ান কবলা দলিল সব আছে। তাহলে যেটা বেদাত এটার কোনো দলিল নেই, এই জন্য বেদাতের দলিল ছাওয়া যাবে না। যে এটা যে বেদাত দলিল কই পাইছ, কোন হাদিসে পাইছ, তা হাদিসে যদি থাকতো তাহলে তার দলিল এটা তো বেদাতে হইতো না। অনেকে বেদাত না বোঝার কারণে যখন আপনি আমি বলি যে এটা বেদাত, ও এটা কোন হাদিসে পাইছো, কোন কিতাবে পাইছো, দলিল দেখাও, বেদাতের কোনো দলিল থাকবে না। চার নম্বর মনে রাখতে হবে, একই আমল একই ইবাদত কোন এক জায়গায় করলে সুন্নাত আর এক জায়গায় করলে বেদাত। কিন্তু বলা যাবে না যে কাজটা কি খারাপ নেই, এটা তো ভালো কাজেই। যেমন পাঁচ ওয়াক্ত নামাজে আমরা আজান দিই, আজান দেওয়া কি সুন্নাত, আজান দিলে গুনাহ হয়, আজান তো খুব ভালো কাজ ইবাদত। এখন যদি ঈদের নামাজে জানাজার নামাজে আজান দিই, ঈদের নামাজে আজান হয় জানাজায়, এখন যদি আমরা আজান দিই ঈদের নামাজে জানাজার নামাজে, তাহলে অসুবিধা আছে? তাহলে একই ইবাদত এক জায়গায় করলে সুন্নাত আর এক জায়গায় করলে বেদাত। ঈদের নামাজে আজান দিবেন, জানাজার নামাজে আজান দিবেন, আজান দিয়েও জাহান্নামে যাওয়া লাগবে। ভালো কাজ করি আজান দিয়ে আপনি এমন গুনার কাজ করছেন, জাহান্নাম আপনার পরিণতি। তো যদি বলেন যে আমি আজান না দিছি, খারাপ কি কাজ করছি, আজান কি খারাপ কাজ? আজান দিলে সওয়াব হয়। নবী সাল্লাম বলছেন মুয়াজ্জিনদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদের ঘাট লম্বা করে দিবেন, সমস্ত যতদূর তার আজান শোনা যায় সমস্ত মাখলুক তার জন্য সাক্ষী দিবে। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! নবী সাল্লাম দোয়া করছেন আল্লাহ মাগফিরিল মুয়াজ্জিনিন, আল্লাহ আপনি মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন। তাহলে আমি ঈদের নামাজও আজান দিব, জানাজায়ও আজান দিব, অসুবিধা কি? দেওয়া যাবে না। তাহলে একই আমল একই ইবাদত এক জায়গায় করলে সুন্নাত আর এক জায়গায় করলে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম করেছেন সেখানে করলে সুন্নাত, এর ব্যতিক্রম অন্য জায়গায় করলে বেদাত। তাহলে দোয়া করার ক্ষেত্রেও মনে রাখতে হবে, দোয়া একটা ভালো জিনিস, ভালো ইবাদত, দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দোয়া হাত তুলে করছেন সেখানে করলে সুন্নাত, যেখানে হাত তোলেন নাই সেখানে হাত তুললে বেদাত। যদি বলেন যে আমি খারাপ কাজ করছি, এখানে তো আমি দোয়া আনা করছি, দোয়া করিও জাহান্নামে যাওয়া লাগবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে ওই পদ্ধতিতে দোয়া করেন নাই। পদ্ধতিটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতির কোনো উলট পালট করা যাবে না। যেমন আপনি, আমি অজু করতে গেলাম, অজুর মধ্যে আমি চিন্তা করলাম যে শীতের দিন মোজাটা খুলছি, তাড়াতাড়ি নিচের থেকে অজু শুরু করি, আগে পা ধুয়ে ফেললাম, তারপরে হাত ধুইছি, তারপরে মুখ ধুলাম, তারপরে মাথা মাছে করলাম, নিচের থেকে উপরের দিকে অজু হবে? সব কিন্তু করছি আমি, অজুর যত পরজ আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, সব করছি, হাতও ধুইছি, মুখও ধুইছি, মাথা মাছেও করছি, পাও ধুইছি, সব কাজ করছি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আগে করছেন এটা পরে করছি, পরেরটা আগে করছি, উলট পালট করে ফেলছি। এই যে পদ্ধতিটা ব্যতিক্রম হয়েছে, এ কারণে অজুও হয়নি, সুন্নতের বিপরীত হয়ে গেছে, বেদাত হয়ে গেছে। এভাবে মনে রাখতে হবে যে প্রত্যেকটা ইবাদতের পদ্ধতি কাইফিয়াতটাও গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে করেছেন, যেভাবে করেছেন, ওইভাবে করা সুন্নত, এর ব্যতিক্রম করলে হয়ে যায় বেদাত। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা মনে রাখতে হবে যে বেদাতের পরিণতি খুব ভয়াবহ। বেদাতকারী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবে না। কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের সামনে থাকবেন, অনেক লোক দৌড়ায় দৌড়ায় হাউজে কাউসারের দিকে আসতে থাকবে, ফেরেশতারা বাধা দিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন হাউলা উম্মতি হাউলা উম্মতি, এদেরকে আসতে দাও আসতে দাও, কিন্তু নবী সাল্লাল্লাহু ফেরেশতারা আসতে দিবে না, বলবেন যে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না আপনি দুনিয়া থেকে আসার পরে এরা দিনের ভিতরে নতুন নতুন বেদাত তৈরি করছে। এই জন্য আমল যেটা করব এটা দেখে নিব, যাচাই বাছাই করে নিব, এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম কিভাবে করছেন ঠিক ওই পদ্ধতিতে করতে হবে। এই পদ্ধতির ব্যতিক্রম আমল করলে ওই আমল আল্লাহ পাক কবুল করবেন না। এই জন্য আমি নামাজ পড়বো, নামাজটা হইতে হবে কার মতো? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মতো, সাহাবাই কেরামের মতো। আল্লাহ রসুল এবং সাহাবাই কেরামের নামাজের মধ্যে ইন্নি ওয়াজ্জাহত ছিল না। জায়নামাজ পাক করার দোয়া বাংলাদেশে আছে না? জায়নামাজ পাক করে, বাংলাদেশে সব জায়নামাজ না পাক থাকে, জায়নামাজের দোয়া পড়ে পাক করতে হয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরাম কখনো এই নামাজে দাঁড়াই ইন্নি ওয়াজ্জাহত ওয়াজহিয়াল্লাযী এটা পড়েন নাই। তারপরে নামাইতু ওয়া নুসাল্লি আলাইল্লাহি তাআলা, যেই নিয়ত, নিয়ত করতে হয়, নিয়ত পড়া লাগে না, নিয়তটা করতে হয়। আবার একথা মনে করি না যে নিয়ত লাগে না, নিয়ত লাগে, কিন্তু নিয়তের পদ্ধতি হলো নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। কিন্তু আমরা নিয়ত পড়ি, নামাইতু ওয়া নুসাল্লি আলাইল্লাহি তাআলা রাকাতা সালাসা আরবা, এই নিয়ত পড়তে পড়তে তাকবীরে উলা চলে যায়। অনেকে দেখবেন ইমাম সাহেব কেরাত শুরু করে দিছে, তাও উনি নিয়ত পড়তেছে। আবার অনেকে তাকবীরে তাহরিমে বেঁধে ফেলছে, আবার ভেঙে ফেলায়, কি ব্যাপার? কয় সালাসার জায়গায় আরবা বলে ফেলছে, উল্টা পাল্টা হয়ে গেছে, অথবা পরজের জায়গায় সুন্নত বলে ফেলছে, অথবা কোনো এক জায়গায় গণ্ডগোল হয়েছে। মুক্তবে গিয়ে বাচ্চারা এই নিয়তগুলো শিখতে শিখতে যে কষ্ট হয়, অথচ এই সময় তারা অনেক গুরুত্বপূর্ণ মাসনুন দোয়া শিখতে পারত, জিকির আজকার শিখতে পারত, কোরআন শেখাটা তার জন্য আরো সহজ হইত। এই নিয়তগুলো সম্পূর্ণ বানানো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম কখনো এরকম নাওয়াতওয়ান এগুলো পড়েন নাই। আপনারা যে আজকে মাহফিলে আসছেন, নিয়ত করে আসছেন না পড়ে আসছেন? যদি পড়েন, পড়েই আসতে হইতো, তাহলে আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় বলতে তো নাওয়াতওয়ান আজহাবা ইলাল মাহফিল, এভাবে নিয়ত করে আসতে হইতো না? কিন্তু আপনি তো নিয়ত পড়ে আসেন নাই, নিয়ত করে রওনা দিচ্ছেন মাহফিলে। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সওয়াব দান করবেন। ঠিক নামাজের নিয়ত করতে হয়, নিয়ত পড়া লাগে না। এবং হানাফি মাজহাবের কোন কিতাবে দেখবেন যে নিয়ত নাই, এই নামাজে মুসাল্লি এগুলো নাই। এগুলো আমাদের এই উপমহাদেশে এক সময় ওই বাংলা যে বইগুলো লেখা হয়েছিল এই বইগুলোর মধ্যে এগুলো লিখে দিছে, এই কারণে এগুলো সমাজে প্রচলিত হয়ে গেছে। তারপর আপনার ওজুর মধ্যে ওজুর নিয়ত, তারপরে ওজুর দোয়া, এরকম দেখবেন অনেক আমল, প্রত্যেকটা ইবাদতের মধ্যে, আমলের মধ্যে অসংখ্য এরকম বেদাত ঢুকে গেছে, নতুন নতুন জিনিস ঢুকে গেছে। এগুলো দেখা গেছে এই যে জিকিরের নামে, খতমের নামে, খতম আছে না আপনাদের দেশে? বড় খতম, ছোট খতম, মাজারি খতম, তারপরে আপনার এই খতমে শেফা, খতমে নারিয়া, অমুক খতম, কত রকমের খতম, এগুলো সব বানানো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়েন সওয়াব হবে, বিপদ আপদে পড়ছেন এটা পড়েন। কিন্তু এটাকে এত লক্ষ্যবার করলে এই ফজিলত, এই সওয়াব, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেন নাই। কিন্তু এটাকে সিস্টেম বানাই নেওয়া যে এইভাবে পড়লে বিপদ আপদ দূর হয়, এইভাবে পড়লে এই হয়, এগুলো সুন্নতের খেলাফ, বেদাত। এইভাবে কবর জিয়ারতের মধ্যে কবর জিয়ারতের দোয়া বাদ দিয়ে কোরআন তেলাওয়াত, এক তিনবার সূরা ফাতিহা পড়েন, দশবার সূরা ইখলাস পড়েন, এগারোবার দরুদ শরীফ পড়েন কবর জিয়ারত। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম কখনো এই পদ্ধতিতে কবর জিয়ারত করেন নাই। কবর জিয়ারতের দোয়া পড়ছেন, আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়া মিনকুমুল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। দেখবেন এখনো মক্কা মদিনাতে কবরস্থানে এই দোয়াগুলো সুন্দর করে লেখা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি যে দোয়াগুলো পড়তেন। কিন্তু বাংলাদেশের 99% মুসলমান এই দোয়াগুলো জানে না। সুন্নত বিলুপ্ত হয়ে গেলে কোন জায়গা থেকে সেই জায়গায় একটা বেদাত এসে জায়গা দখল করে। এই জন্য সুন্নত যেখানে হারিয়ে গেছে সেখানে বেদাত, ওই জায়গাটা খালি নেই, ওই জায়গাটা বেদাতে এসে দখল করে। এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা, আলোচনা আর দীর্ঘায়িত করব না। তো আমরা মোটামুটি প্রাথমিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে শিরিক কি জিনিস, বেদাত কি জিনিস, এই দুটার ভয়াবহতা এত মারাত্মক, সেই বিষয়ে একটু ইঙ্গিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত প্রকার শিরক এবং বেদাত থেকে বেঁচে থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক শিরক মুক্ত তাওহীদ ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতে আমল নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। এই মাহফিল সফল ও সার্থক করার জন্য যত ভাই বোন শারীরিক মানসিক আর্থিক সহযোগিতা করেছেন আল্লাহ পাক সকলের খেদমতকে কবুল ও মঞ্জুর করে নিন। প্রশ্ন আছে? জি, বিতর নামাজ কত রাকাত, তারাবির নামাজ কত রাকাত, সহি হাদিস দ্বারা ব্যাখ্যা দিবেন, মিলাদ পড়া কি যাবে? একজনে তিনটা প্রশ্ন করেছে। প্রথম কথা হলো বিতর নামাজ রাকাত সংখ্যা 1, 3, 5, 7, 9, 11, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল বিতরকে সবসময় একই সংখ্যায় পড়েন নাই, কখনো এক রাকাত পড়ছেন, কখনো তিন রাকাত পড়ছেন, কখনো পাঁচ, কখনো সাত, কখনো নয়, কখনো এগারো রাকাত পর্যন্ত পড়ছেন। এই জন্য হাদিসে বিতর সলাতুল বিতর 1 থেকে 11 রাকাত পর্যন্ত পাওয়া যায়। আচ্ছা, তারাবির নামাজ কত রাকাত, সহি হাদিস দ্বারা ব্যাখ্যা দিবেন। তারাবির নামাজ বলতে কোনো নামাজই নেই, রাকাত আমরা পাবো কই? তারাবির সলাত হাদিসে নবী সাল্লামের যুগে তারাবি নামে কোনো সলাত ছিল না, নবী সাল্লামের যুগে ছিল কেয়ামুল লাইল, কেয়ামে রমাদান। এই জন্য হাদিসে আসছে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে কেয়ামে রমাদান করবে আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। অর্থাৎ এটা কেয়ামুল লাইল, সলাতুল লাইল, সলাতুত তাহাজ্জুদ, কেয়ামে রমাদান, এগুলো সব এক সলাত। তো রমজান বাদে অন্য সময় করলে এটার নাম কেয়ামুল লাইল, সলাতুল লাইল, এটার নাম সলাতুত তাহাজ্জুদ, আর রমজান মাসে এটার নাম হলো কেয়ামে রমাদান, মানে রমাদান মাসের কেয়াম। তো এটার রাকাত সংখ্যা কেয়ামে রমাদান কত রাকাত এটা সরাসরি হাদিসে আসে না, কিন্তু কেয়ামুল লাইলটা হাদিসে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাত আদায় করতেন, অর্থাৎ রাত্রিবেলার সলাত, রাত্রিকালীন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত ছিল 11 রাকাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানেও 11 রাকাত পড়তেন, গায়রে রমাদানেও 11 রাকাত পড়তেন, এর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়াইতেন না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাকাতগুলো ছিল অনেক লম্বা, অনেক দীর্ঘ, অনেক সুন্দর। আর সলাতুত তারাবির রাকাত সংখ্যা এটা পরবর্তীতে সালাফে সালেহিনেরা এটাকে নাম দিয়েছেন সলাতুত তারাবি, কারণ কি যে এই সলাতটা ধীরে ধীরে আস্তে আস্তে বিশ্রামের সাথে পড়তে হয়, এই জন্য এটা বিশ্রামের সলাত হিসাবে পরিচিতি লাভ করেছে। এই জন্য আমরা রমজান মাসে এটাকে বলে থাকি সলাতুত তারাবি। সলাতুত তারাবির রাকাত সংখ্যার ব্যাপারে অনেক হাদিস পাওয়া যায়, সেই হাদিসগুলোতে 8 রাকাত থেকে শুরু করে 40 রাকাত পর্যন্ত হাদিস পাওয়া যায়। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি সবগুলো হাদিসকে একত্রিত করেছেন, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, তারপরে 18 রাকাত, 20 রাকাত, 22 রাকাত, 36 রাকাত, 38 রাকাত, 40 রাকাত। এই হাদিসগুলোর মধ্যে আবার মান নিয়ে অনেক কথাবার্তা আছে, কোনোটা সহি, কোনোটা দঈফ, কোনোটা হাসান, বিভিন্ন রকম আছে। এই সবগুলো মিলাইলে মূল কথা, মূল বক্তব্য যেটা, যে সলাতুত তারাবিটা কোনো রাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা ফরজ না, এটা একটা সুন্নত সলাত, এটা যে যত রাকাত পারে। আর সব মানুষের পক্ষে মানে বেশি আদায় করা, একই পরিমাণ আদায় করা এটা সম্ভব না। যে লোকটা সারাদিন ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে বা ইট ব্যাংছে, ওই লোকটা রোজা রেখে রাত্রে তাকে যদি বলি 3 ঘন্টা সলাত আদায় করো, তার পক্ষে এটা অনেক কঠিন। আল্লাহ পাক সব বান্দাদেরই তিনি রব, আল্লাহ পাক শরীয়ত প্রণয়ন করার সময় আল্লাহ পাক ভালো করে জানেন যে এই বিধানটা দিলে আমার কিছু বান্দার কষ্ট হবে, কিছু বান্দা পারবে, কিছু বান্দা পারবে না। এই জন্য আল্লাহ পাক ওই সকল ইবাদতকে ফরজ করেন নাই, এই জন্য তারাবিটাকে আল্লাহ ফরজ ওয়াজিব করেন নাই, এটাকে সুন্নত রেখেছেন। এই জন্য এটা কোনো নির্দিষ্ট রাকাতের মধ্যে সীমাবদ্ধ না, এটা হলো মানে রাকাত কত রাকাত এটা মুখ্য বিষয় না, কয় ঘন্টা আদায় করছে, কত পরিমাণ সময় আদায় করছে এটা মুখ্য বিষয়। একজনে 20 রাকাত পড়ছে আধা ঘন্টায়, আরেকজনে 8 রাকাত পড়ছে 2 ঘন্টায়। এখানে আল্লাহ পাক রাকাত গুনে গুনে তাকে সওয়াব দিবেন না, সওয়াবটা দিবেন সে কতক্ষণ পড়ছে, কতক্ষণ সময় এটার পিছনে ব্যয় করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি শুরু করতেন, কিয়ামুল লাইল শুরু করতেন, ফজর পর্যন্ত চলতো দীর্ঘ সময় ধরে। আর আমরা দেখা যায় একবার আধা ঘন্টার মধ্যে সব শেষ করি। এই জন্য ওলামায়ে মদিনা কখনো এই তারাবির রাকাত সংখ্যা নিয়ে কখনো তারা কোনো একতলাব, কোনো বাহাস, কোনো মোনাজারা এগুলা করেন নাই। মক্কা মুকাররমায় মদিনা মুনাব্বারায় মসজিদে হারাম মসজিদে নববীতে 20 রাকাত 20 রাকাত হয়, আবার মসজিদে হারামের পাশেই সব মসজিদে 8 রাকাত হয়, মসজিদে নববীর পাশে সব মসজিদে 8 রাকাত হয়। কিন্তু কখনো ওখানে এটা নিয়ে আরবের আলেমদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় না যে এখানে 20 রাকাত এখানে 8 রাকাত কেন। অর্থাৎ এটা রাকাত মুখ্য বিষয় না, এটা যে যতক্ষণ পড়তে পারে। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যখন মসজিদে নববীর ইমাম ছিলেন, মসজিদে নববীতে 36 রাকাত তারাবি পড়তেন। তাহলে যদি এটা বাড়ানো না যাইতো তাহলে ওনারা 8 রাকাতের পরে 20 রাকাতের পরে 36 রাকাত পর্যন্ত পড়তেন। তখন ওনার পিছনে অনেক তাবেইনেরও সলাত আদায় করতেন, উনি ছিলেন তাবে তাবেইন। তো এত বড় বড় ওলামা কেরাম থাকতে তারা কিন্তু বাধা দেননি। এই জন্য এটা নিয়ে আমরা কোনো তর্ক বিতর্ক করব না যে তারাবির রাকাত কয় রাকাত, যে যত রাকাত পারে পড়ে। যে দেশের মুসলমান ফরজ নামাজে পড়ে না, যে দেশের 95% মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ফরজে পড়ে না, সেই দেশে তারাবির কোনো গুরুত্ব নেই। কারণ যে এটা হলো যে লুঙ্গি খুলি পাগড়ি বাঁধার মতো, যে বেশি ফজিলতের জন্য একবারে লুঙ্গি খুলি পাগড়ি বাঁধি ফেলছে। যে দেশে ফরজ নামাজে পড়ে না, ফরজ নামাজ না পড়লে জাহান্নামে যাবে, কিন্তু তারাবি না পড়লে কেউ জাহান্নামে যাবে না, তারাবি না পড়লে রোজারও কোনো ক্ষতি হবে না, কারণ এটা ফরজ না, ওয়াজিব না, কিন্তু ইচ্ছা করে ছেড়ে দেওয়া যাবে না, তাহলে একটা সুন্নতের প্রতি অবজ্ঞা হবে। এই জন্য এটার রাকাত সংখ্যা এত গুরুত্বপূর্ণ বিষয় না। মূল বিষয় রমাদানে কেয়াম করা, মিলাদ পড়া কি যাবে, মিলাদ পড়া যাবে, সেটা যদি মিলাদ হয়। মিলাদ শরীয়তে নিষিদ্ধ না, মিলাদ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত। কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে অনেকগুলো আয়াত আছে, হাদিসে সহি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। কোনো ব্যক্তি যদি এই আয়াতগুলো হাদিসগুলো আলোচনা করে, লোকেরা শুনে, তাহলে এই মিলাদে কোনো অসুবিধা নেই, এটা সওয়াবের কাজ, এটা ফজিলতের কাজ। কিন্তু আমাদের দেশে মিলাদের নামে যেটা, এটা মিলাদও না দরুদও না, এটা হলো বানানো একটা জগা খিচুড়ি জিনিস। এটা মিলাদও না, এটা দরুদও না। যদি মিলাদ হয় তাও সওয়াব হবে, যদি দরুদ হয় তাও সওয়াব হবে, কিন্তু এটা মিলাদের আওতাভুক্তও না দরুদের আওতাভুক্তও না। কারণ এখানে কিছু কবিতা পড়া হয়, বিভিন্ন কবির কিছু কবিতা, বিভিন্ন বানানো কিছু দরুদ পড়া হয়, তো এগুলা দরুদের আওতায়ও পড়ে নাই, মিলাদের আওতায়ও পড়ে নাই। এজন্য এগুলা পড়লে কোনো সওয়াব হবে না, বরং এগুলো বেদাত, এগুলা না পড়াটাই একজন মুমিন এটা থেকে দূরে থাকবে। সূরা ফাতিহা পড়ার পরে আমিন আসতে বলবে না, জোরে বলবে, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আমিন জোরে বলা, আসতে বলা, এই একতলাপী বিষয়গুলো নিয়ে আমরা কখনো কেউ এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করব না। এগুলো 1400 বছর ধরে একতলাপ ছিল, এখনো আছে, কেয়ামত পর্যন্ত থাকবে। এগুলো আপনার মসজিদে হারাম এবং মসজিদে নববীকে অনুসরণ করবেন। মসজিদে হারাম মসজিদে নববীতে লক্ষ লক্ষ মানুষ জোরে বলতেছে, লক্ষ লক্ষ মানুষ আসতে বলতেছে, কেউ বুকে হাত বাঁধতেছে, কেউ নাভির নিচে বাঁধতেছে, কেউ পেটের উপরে বাঁধতেছে, কেউ হাত বাঁধতেছে না, ছেড়ে দিতেছে, কিন্তু কারোর সাথে কোনো ঝগড়া নাই, মারামারি নাই, কোনো তর্ক বিতর্ক নেই। এই সলাতের মধ্যে কয়েকটা একতলাফি মাসায়েল আছে, বিশেষ করে এই তিনটা। একটা হলো আমিন জোরে বলবে না, আসতে বলবে, হাতটা কোথায় বাঁধবে, রাফলিয়ে দেন, করবে কি করবে না, এই তিনটা মশালা। এই তিনটা মশালা নিয়ে আমাদের দেশে দেখা যায় বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। এই জন্য আমরা পরামর্শ দিই সবাইকে যে এই তিনটা জিনিস সহি হাদিস দ্বারা প্রমাণিত, আবার এই তিনটা জিনিস না করার ব্যাপারেও হাদিস আছে। সুতরাং এই ক্ষেত্রে যিনি করতে চান তিনি করবেন, যিনি করতে চান না তিনি করবেন না। কিন্তু এটা নিয়ে মসজিদের মধ্যে দুই ভাগ হওয়া বা একজন আরেকজনকে অপছন্দ করা, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা, এগুলো ঠিক না। এগুলো না করে সবাই নামাজি হিসাবে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। মানে যারা নামাজ পড়ে না তাদেরকে কিভাবে নামাজি বানানো যায় আমরা সেই চেষ্টা করব। শয়তান ছাড় নামাজিদের মধ্যে গন্ডগোল লাগাই দিলে বেনামাজিরা নিরাপদ। তারা কয় আলহামদুলিল্লাহ মসজিদে যায় নিয়ে ভালো হয়েছে, যেগুলো মসজিদে গেছে সেগুলোই মারামারি করতেছে, ঝগড়া করতেছে, তার থেকে মসজিদে না যাওয়াই ভালো, তাহলে তারা নিরাপদ হয়ে গেল। এই জন্য শয়তান ছায় নামাজিদের মধ্যে বিরোধ ঢুকানোর জন্য। এই জন্য নামাজিরা হাত যেখানে বানছে সবাই পরিচয় হলো নামাজি, রাফলিয়া দেন করলেও নামাজি না করলেও নামাজি। এবং এগুলো সার মাজহাবের বিভিন্ন মাজহাবে আছে, আপনার হানাফি মাজহাবে, কোনোটা হানাফি মাজহাবে আছে, কোনোটা শাফি মাজহাবে আছে, কোনোটা মালিকি মাজহাবে আছে, কোনোটা হাম্বলি মাজহাবে আছে, কিন্তু যে নামাজ পড়ে না এটা কোনো মাজহাবে নাই। যিনি নামাজ পড়ে না উনি লা মাজহাবি, ওনার কোনো মাজহাবে নেই, উনি হানাফিও না শাফিও না মালিকিও না হাম্বলিও না। আর যারা নামাজ পড়ে এরা কিন্তু চার মাজহাবের ভিতরেই আছে, যারা বলি দেন করলেও চার মাজহাবের ভিতরে আছে, না করলেও আছে, আমি জোরে বললেও চার মাজহাবের ভিতরে আছে, না বললেও চার মাজহাবের ভিতরে আছে। এই জন্য যে ভাইয়েরা নামাজ পড়ে না তাদেরকে কিভাবে নামাজি বানানো যায় আমরা নামাজিরা এই ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফরজ নামাজের শেষে কি সম্মিলিত মোনাজাত করা যাবে? সম্মিলিত মোনাজাত বলতে যেটা বোঝায়, সম্মিলিত মোনাজাত করা যাবে, তবে আমরা যে পদ্ধতিতে করি এটা না। সম্মিলিত মোনাজাত বলতে নবী সাল্লাম সালাম ফিরানোর পরে যে জিকিরগুলো করতেন এগুলো কিন্তু মোনাজাত, এগুলো দোয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম, ওমিনকাস সালাম, তাবারাক তাইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এগুলো সব দোয়া, সব মোনাজাত। এখন এগুলো ইমামও পড়ব মুসল্লিও পড়ব, তো এটা তো সম্মিলিত মোনাজাত হয়ে গেছে, এটা তো কোনো অসুবিধা নেই। ইমামও বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মুসল্লিরাও বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাই দোয়া। কিন্তু আবার একজনের নেতৃত্বে ইমাম সাহেব হাত তুলতে হবে, তারপরে রব্বানা জালাম না এটা পড়তে হবে, এইটা সুন্নতের খেলাফ, এই পদ্ধতিটা বেদা। কিন্তু একাকে যদি আমি দোয়া করি, জিকির আজকার করে আমি কতক্ষণ হাত তুলে দোয়া করলাম, কোনো অসুবিধা নেই, এটা সুন্নতের খেলাফ না। অনেকেই ডাক্তার জাকির নায়েককে ইহুদি খ্রিস্টান বলে, তা আপনার মতামত কি? উনি কোট ফ্যান পরে বলে কি সুন্নত থেকে দূরে সরে যায়? যারা বলেন তারা তাদের দায়িত্ব তারা নিজেরাই নিয়ে বলেন, অর্থাৎ এটার দায়িত্ব অন্যদের উপরে না। কোনো মুসলিমকে ইহুদি বললে, খ্রিস্টান বললে, কোনো মুসলিমকে যদি আমি কাফের বলি, অমুসলিম বলি, এটার দায় দায়িত্ব আমার। যদি তিনি ইহুদি না হন, যদি তিনি খ্রিস্টান না হন, যদি তিনি অমুসলিম না হন, তা আমি অমুসলিম হয়ে মারা যাব, আমি ইহুদি হয়ে মারা যাব, আমি খ্রিস্টান হয়ে মারা যাব। আমি যদি একজন মুসলিমকে ইহুদি বলি, খ্রিস্টান বলি, কাফের বলি, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ বা আবিহা আহাদুহুমা, দুইজনের একজন ইহুদি হয়ে মারা যাবে, দুইজনের একজন খ্রিস্টান হয়ে মারা যাবে। তো সুতরাং যিনি বলেন উনি ওনার দায়িত্ব নিয়ে বলেন, তবে আমরা ওনাকে ইহুদি হওয়ার মতো, খ্রিস্টান হওয়ার মতো, কুপ্পার হওয়ার মতো এরকম কিছু ওনার মধ্যে আমরা দেখি নাই, ওনার কোনো কিছু আমরা পাই নাই, এমনকি ওনার কোনো কিছু সুন্নার খেলাফ, সুন্নার বিপরীত এরকমও আমরা দেখি নাই। যে উনি কোট প্যান্ট পরে বলে কি সুন্নত থেকে দূরে সরে যায়, এই দেশের বাংলাদেশের কয় পার্সেন্ট পাঞ্জাবি পায়জামা পরে? সবাই তো কোট প্যান্টে পরে, পরে না? যে মসজিদে ইমাম সাহেব ইমামতি করতেছেন ওই মসজিদের সভাপতি সেক্রেটারি সবাই তো কোট প্যান্টই পরে, পরে না? তো যদি কোট প্যান্ট পরার কারণে জাকির নায়েক যদি অন্য কিছু হয়ে যায়, তো মসজিদের সভাপতি সেক্রেটারি যারা আছেন সবাই তো ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, কি বলেন? তো ইমাম সাহেব ওই মসজিদে নামাজ পড়ান কেমনে, যে ওই ওই অমুসলিমদের আন্ডারে, এবং তার মুসল্লিরা সব শার্ট প্যান্ট পরে, কোট প্যান্ট পরে, পরে না? তাদেরকে নিয়েই তো ইমাম সাহেব নামাজ পড়ান। তো তারা যদি কোট প্যান্ট পরলে যদি অমুসলিম হয়ে যায়, তাহলে তো উনি অমুসলিম নিয়েই মসজিদে নামাজ পড়ান। অথচ দেখেন ওনাদের ব্যাপারে কোনো কথা নেই, যদি শার্ট পরলে, প্যান্ট পরলে, কোট পরলে এগুলো যদি ক্ষতিকর হয়, এগুলো যদি গুনাহের কাজ হয়, তাহলে ওনার মসজিদের সভাপতি পরে, সেক্রেটারি পরে, ওদেরকে বলে না কেন যে আপনারা এত বড় গুনার কাজ করতেছেন, খবরদার ছাড়েন পাঞ্জাবি পায়জামা পরেন? এগুলো ইহুদির পোশাকনা, খ্রিস্টানের পোশাকনা, শার্ট প্যান্ট কোট এগুলো হলো আদাত, এগুলো মানে সারা দুনিয়াতে ব্যবহার হইতে হইতে এগুলো আম সার্বজনীন পোশাক হয়ে গেছে, এগুলা পরলে কোনো গুণা হবে না। তবে এমন পরা যাবে না যে পরার দ্বারা সতর প্রকাশ পায়, চতর দেখা যায় বা অশ্লীল এরকম পরা যাবে না। উত্তম হইল কোনো ব্যক্তির যে যাতে চতর দেখা না যায়, চতর প্রকাশ না পায়, ঢিলে ডালা। এবং কিছু নীতিমালা আছেন, নবী সাল্লাম কিছু নীতিমালা দিয়েছেন, টাকনোর উপরে হইতে হবে, মুশরিকদের অমুসলিমদের ধর্মীয় পোশাকের সাথে সাদৃশ্য রাখা যাবে না, এইরকম না করে কেউ যদি পরে এগুলাতে গুনাহের কিছু নাই। মৃত মানুষের কবরে সওয়াব পৌঁছানোর উপায় কি? উপায় হলো বেশি বেশি দোয়া করা, সদাকা করা। মাইয়াতের ওয়ারিস যারা তারা সদাকা করবে, আর আম জনগণ মাইয়াতের জন্য সবাই দোয়া করবে। নামাজে হাত বাঁধার সঠিক নিয়ম কি? হাত বাঁধার নিয়ম অনেকগুলো আছে, তন্মধ্য থেকে সবচেয়ে বিশুদ্ধ, যেটা সবচেয়ে আসাহ মানে বেশি সহি, সেটা হলো জেরায়ের উপরে হাত রাখা। মানে জেরা হলো এই জায়গাটা, এই জায়গার উপরে হাত রাখা। এই জায়গার উপরে হাত রাখলে হাত যেখানে আসে সেখানে রাখবে, এটা হলো সবচেয়ে মানে বিশুদ্ধ নিয়ম। সুদের শাস্তি সম্পর্কে একটু বলুন। সুদের শাস্তি তো অনেক মারাত্মক, অসংখ্য আয়াত আছে, অসংখ্য হাদিস আছে, তার মধ্যে সবচেয়ে কঠিন হলো আল্লাহ পাক তিনটা গুনার ব্যাপারে স্থায়ী জাহান্নামের কথা বলছেন, তার মধ্যে একটা গুনা হলো সুদ। আল্লাহ পাক বলছে যারা সুদ খায় আয়াত নাজিলের পরেও, তো ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা স্থায়ীভাবে জাহান্নামে যাবে। মুমিনকে আল্লাহ পাক স্থায়ী জাহান্নামের কথা বলেন নাই, কিন্তু এই অপরাধগুলো এত মারাত্মক এগুলোর ব্যাপারে স্থায়ী জাহান্নামের কথা বলছেন। আমাদের দেশে দেখা যায় সিমের মাথায় বারুন জোলাই, এটা কি? হ্যাঁ জি জি, এগুলো শির্ক, এগুলো শির্কের বিভিন্ন মাধ্যম। কারণ এগুলো যখন জোলায় তার অর্থ হইল যে কেউ যদি বদনজর লাগায়, মুখ দোষ লাগায়, তাহলে এগুলো প্রতিহত করবে, এই আকিদা। এবং শিশুদের এখানে কালো টিপ লাগায়, আপনাদের দেশে লাগায় না, এটাও শির্ক। যে এটা দিয়েছে এই জন্য যে যাতে কেউ মুখ লাগাইতে না পারে, কেউ বদনজর দিতে না পারে, এটা বদনজর প্রতিহত করতে পারে না। ওই ঝাড়ু লাগাইলে এগুলো বদনজর প্রতিহত করতে পারে না। এগুলোকে যদি বদনজর প্রতিহতের ক্ষমতা আছে এটা মনে করা হয়, তখন এটা শির্ক হয়। মানুষ মারা গেলে মাটি দেওয়ার সময় কি বলতে হয়? মাটি দেওয়ার সময় বলতে হবে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে মাটি এক মুঠ নিয়ে আপনি দিয়ে দিবেন। আমাদের দেশে প্রচলিত আছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটা নেওয়ার সময় বলবা মিনহা খালাকনাকুম, আরেকটা বলবা ওয়া ফিহা নুঈদুকুম, আরেকটা বলবা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআনে কারিমের আয়াত, কিন্তু আয়াত বলে যে কোনো জায়গায় লাগাই দেওয়া যাবে এটা ঠিক না, এ ব্যাপারে সহি কোনো হাদিস নেই। সুতরাং বিসমিল্লাহ বলে মাটি দেওয়া হবে। আর মসজিদের পাশে কবর দেওয়া যাবে কি না, মসজিদের পাশে যদি কবরস্থান থাকে তো মসজিদ থেকে কবরস্থানকে আলাদা করে দিতে হবে, মাঝখানে একটা ওয়াল দিয়ে দিতে হবে। আর মসজিদের পাশে দেওয়ার মধ্যে কোনো ফজিলত নেই, মসজিদ থেকে এক মাইল দূরে দিলে যেই কথা, মসজিদের সাথে লাগাই দিলেও একই কথা। অনেকে মনে করে মসজিদের পাশে দিলে মনে হয় মসজিদের আজান শুনব, মসজিদের ইমাম সাহেবের নামাজ শুনবে। মাইয়্যাত কোনো কিছু দুনিয়া থেকে শুনে না। আল্লাহ পাক বলেছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি কোনো মাইয়্যাতকে শুনাইতে পারবেন না, মাইয়্যাত শুনে না। আর যে সকল হাদিসে বলা হয়েছে যে মাইয়্যাত জুতার পায়ের শব্দ শুনে, এটা শুনে, এগুলো হলো বারজাখে জীবনের শোনা। এই জন্য মাইয়্যাত এখানে কোনো আজান বা নামাজ এগুলো কিছু শুনবে না। সেজদায় সহুর সহি নিয়ম জানতে চাই। সেজদায় সহুর সহি নিয়ম হলো আত্তাহিয়াতু দরুদ দোয়ায়ে মাসুরা শেষ করার পরে দুই দিকে সালাম ফিরাই দুইটা সেজদা দিবে, অথবা দুইটা সেজদা দিয়ে তারপরে সালাম ফিরাবে। এটাই হলো সেজদায়ে সাহর সঠিক নিয়ম। শবে বরাত, শবে মেরাজ, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা যাবে কি না, এগুলো যে তিনটা বলছেন এই তিনটাই এগুলো পালন করা যাবে না, এগুলো কোনো পালন করার বিষয় না। শবে বরাত, শবে বরাত হলো ফার্সি শব্দ, এটার আরবি করলে হয় লাইলাতুল কদর। মানে যারা শবে বরাত পালন করে যে সকল ভাইয়েরা, ওনাদেরকে জিজ্ঞাসা করবেন যে শবে বরাতের আরবিটা করে দিন, এটা তো ফার্সি, আর ইসলাম এসেছে আরবি থেকে। ফার্সি হইলেও ফার্সির একটা আরবি থাকতে হবে, ওই আরবিটা কোরআন হাদিসে পাওয়া যাইতে হবে। যেমন ধরেন নামাজ, নামাজ ফার্সি, এটার আরবি আছে, আরবি আছে না, আরবিটা হলো সলাত, কোরআন হাদিসে সলাত আছে। আমরা রোজা বলি, রোজাটা ফার্সি, কিন্তু এটার আরবি আছে, সিয়াম। তো ঠিক শবে বরাতের আরবি লাগবে, তো আরবিটা কি? দেখবেন যে কেউ বলবে যে লাইলাতুল বারাত, তো বরাত শব্দটাই পারছি, বরাত শব্দটা আরবি না, বরাতের আরবি করেন, বরাতের আরবি কি? অর্থাৎ এটার আরবি হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা রমজান মাসে, এটা শাবান মাসে না। আর লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত্রিতে, এটা পালন করার কোনো জিনিস না। এই রাত্রিতে শেরেক মুক্ত হওয়া, হিংসা মুক্ত হয়ে ঘুমায় থাকা, এটাই হলো এবাদত। সুতরাং এটার পালন করার কিছু নাই। আর শবে মেরাজ, নবী সাল্লাল্লাহু মেরাজে গেছেন এটা ঠিক আছে, কিন্তু এটা পালন করার কোনো বিষয় না। নবী সাল্লাল্লাহু মেরাজ থেকে আসার পরে কোনোদিন এই মেরাজের দিন রোজাও রাখেন নাই, অনুষ্ঠানও করেন নাই, ওয়াজ নসিহত করেন নাই। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু পালন করা যাবে কিনা? ঈদ হলো মুসলিমের দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এর বাহিরে তৃতীয় কোনো ঈদ বানাইলে সেটা বেদাত, সেটা গুনাহের কাজ। মসজিদ মাজারে মান্নত করা যাবে কিনা? মসজিদে মান্নত করা যাবে, মানে আল্লাহর জন্য মান্নত হবে, তা আল্লাহর ঘরে দেওয়া যাবে, কিন্তু মাজারে দেওয়া যাবে না। কারণ মাজার কি আল্লাহর ঘর, নবীর ঘর, কারো ঘর না এটা। মাজারটা হলো একটা কবর, তো কবরের জন্য মান্নত কেন? ওনার কি দরকার? যিনি মারা গেছেন ওনার কি কোনো কিছু দরকার আছে? উনি তো খানও না, উনি পানও করেন না, ওনার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, কিছুর দরকার নাই, উনি মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। সুতরাং ওনার জন্য কোনো কিছু মান্নত করা যাবে না, করলে সেটা শির্ক হবে। রোগ মুক্তির আশায় তাবিজ ব্যবহার করা যাবে কিনা? না, এটা ব্যবহার করলে শির্ক হবে। আল্লাহ নিরাকার, তিনি সর্বত্র বিরাজমান সঠিক কিনা? না, এই আকীদাটা ভুল। এটা আমাদের সমাজে বহুদিন ধরে প্রচলিত হয়ে গেছে যে আল্লাহ নিরাকার, তিনি সব জায়গায় বিরাজমান। আল্লাহ নিরাকার নন, আল্লাহ রব্বুল আলমিনের আকার আছে, তবে এই আকারটা কেমন এটা আমরা জানি না, এটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনই জানেন। তবে আল্লাহর আকারের বর্ণনা আল্লাহ দিচ্ছেন, যেগুলো যেভাবে দিচ্ছেন আমাদের কাজ হলো খালি এভাবেই মানা, না এর বাহিরে কী রকম কী আকৃতি এগুলো আল্লাহ জানেন, আমরা জানি না। আর আল্লাহ সর্বত্র বিরাজমান ঠিক কিনা? আল্লাহ সব জায়গায় বিরাজমান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর এলেম সব জায়গায় বিরাজমান, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা এগুলো সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে সত্তাগতভাবে, নিজে জাতিভাবে, সশরীরে সব জায়গায় বিরাজমান না, কিন্তু তার এলেম, তার হুকুম, তার কুদরত এগুলো সর্বত্র বিরাজমান। তিন রাকাত বিতির সালাত পড়ার সহি নিয়ম জানাবেন। তিন রাকাত বিতির পড়তে হইলে দুই রাকাত পড়ার পরে সালাম ফিরে ফেলবে, তারপরে আরেক রাকাত পড়বে, অথবা মাঝখানে না বসে একসাথে একটানা তিন রাকাত পড়বেন। রমজান মাসে মসজিদে হারাম এবং মসজিদে নববীর বিতিরটা দেখবেন। এখন তো বাংলাদেশে ঘরে বসে দেখা যায়, এটা দেখলে বুঝতে পারবেন যে বিতিরটার সহি পদ্ধতি কিভাবে পড়তে হয়। তিন রাকাত বিতির ফরজ সলাত, একজনে এতগুলো প্রশ্ন করলে প্রশ্ন সব দেওয়া যাবে না। আমরা যে ফরজ সলাত, ঈদের সলাত, জানাজা সলাতের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা সহি নিয়ম জানাবেন। না, এগুলোর পরে সম্মিলিত মোনাজাত করা যাবে না। বিভিন্ন দিবস উপলক্ষে মিলাদ অনুষ্ঠান করা, মানুষ মরার পরে খাওয়ার অনুষ্ঠান করা, কোরআন খতম করা যাবে কিনা? না, যাবে না, করলে বেদাত হবে এবং গুনাহ হবে। কোন মাজহাব আমাদের মেনে চলতে হবে ব্যাখ্যা করবেন? আমরা আকীদার মাজহাব মেনে চলতে হবে, আকীদার মাজহাব আহলুস সুন্নাহ ওয়াল জামাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটা সবার উপরে ফরজে আইন, এটা মানতেই হবে, এই আকীদা থেকে বিচ্যুত হওয়া যাবে না। আর ফিকহি যে মাজহাব, এটা কোনো এক মাজহাবের তাকলিদ করা জরুরি না, এটা হক, সত্যি হক যে মাজহাবগুলো আছে সবগুলো মাজহাবকে আমরা অনুসরণ করব। বর্তমান সময়ে একজন মানুষ ধরা যাক 20 বছর, এত লম্বা প্রশ্ন হলে পড়তে পড়তেই তো সময় যাবে, 20 বছর বয়সে মারা গেল, অপর ব্যক্তি 60 বছর বয়সে মারা গেল, উভয়ের পাপ পুণ্যের রেখা সমানুপাতিক গতিতে আগায়, তখন প্রথম ও দ্বিতীয় ব্যক্তির পুণ্যের পরিমাণ বেঁচে থাকার ভিত্তিতে সমান হবে। যে বুঝতে পারছি, এটা হলো এই প্রশ্নটাই মানে কারো মনে যদি আসে তো বুঝতে হবে ওনার রোগ হয়েছে, ওনার ইমানি রোগ, রোগের সমস্যা। এজন্য উনি নিজের হিসাব বাদ দিয়ে ওই একজন 20 বছরে মারা গেছে, একজন 60 বছরে মারা গেছে, কার কি হয়েছে, উনি অন্যের জিনিস নিয়ে মহাব্যস্ত, এটা অন্যের চিন্তা করার দরকার নাই। উনি এটা থেকে তওবা করবেন, ইস্তেগফার করবেন, আর ওনার মানসিক সমস্যা হতে পারে, মানসিক ডাক্তার দেখাবেন এইরকম যদি প্রশ্ন মনে আসে। বরং অন্যের চিন্তা বাদ দিয়ে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ইমানদাররা তোমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে কি করলো ওইটা পরে, আগে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাই। দিনের মধ্যে হলে বেদাত, বাইরে হলে বেদাত না, হাদিস দ্বারা দলিল চাই। হাদিস তো সব হাদিসেই দলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহে আমরুনা ফাহুয়া রাদ্দুন। এখানে মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোনো আমল করে, লাইসা আলাইহে আমরুনা, এই আমরুনা মানে যে আমার এবং সাহাবায়ে কেরামের নির্দেশ। নবী সাল্লাম সাহাবায়ে কেরামের নির্দেশ যদি না থাকে এটা বাতিল, এই নির্দেশটা দিনের ভিতরে, বাহিরের বিষয়ে। আর বুখারীর হাদিসে আরো স্পষ্ট, মান আহাদাসা ফি আমরিনা, ফি আমরিনা মানে ফি দিনিনা, মানে আমাদের দিনের ভিতরে, দিনের মধ্যে, দিনের বাহিরে হইলে ওইটা বেদাত হয় না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সংক্ষিপ্ত দরুদ কি 53 বছরে ছিল? দলিল সহ উত্তর চাই। দেখবেন যে প্রত্যেকটা হাদিসের কিতাবে যতগুলো হাদিস আছে, লক্ষ লক্ষ হাদিস বনে আছে, প্রত্যেকটা হাদিসের গ্রন্থে দেখবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আবু হুরায়রা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, তা আবু হুরায়রার আমলে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, ছিল না? না থাকলে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো কিভাবে? সমাজে অনেক মানুষ আছে যাদের কোনো কাজ নাই, তাদের কাজ শুধুমাত্র মানুষের গীবত করা, তাই গীবত সম্পর্কে তার পরিণতি। আসলে তো ইসলামের বিষয় তো অনেক, আমরা সারা রাত বয়ান করলে, এক বছর বয়ান করলে তো শেষ হবে না। গীবত অবশ্যই একটা কবিরা গুনাহ, মারাত্মক অপরাধ, এবং গীবতের ব্যাপারে আল্লাহ বলছেন এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ। জি, একটা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ বলেন, বান্দা আমার দ্বারা ধরে, আমার দ্বারা শুনে, আমার দেখে। জি, এটা বুঝতে পারছি। সেটা হলো এই হাদিসগুলো বোঝার ক্ষেত্রে, কোরআন এবং হাদিস এগুলো বোঝার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝছেন, সালাফে সালেহীন যেভাবে বুঝছেন, সেই বুঝের আলোকে বুঝতে হবে। সাহাবায়ে কেরামের বুঝের বাহিরে গিয়ে নিজে নিজে বুঝলে তো মানুষ শিরকের দিকে ধাবিত হইতে পারে, বেদাতের দিকে ধাবিত হইতে পারে। তো এই হাদিস দ্বারা সাহাবায়ে কেরাম যেভাবে বুঝছেন, মানে বান্দা যখন আল্লাহর সাথে বন্ধুত্ব যখন গভীর হয়ে যায়, তখন বান্দার হাত দিয়ে আল্লাহর হুকুমের বাহিরে কোনো কাজ করে না, এই চোখ দিয়ে আল্লাহর হুকুমের বাহিরে কোনো কাজ করে না। এটাকে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কুদসিতে এইভাবে বুঝিয়েছেন। কিন্তু এটার অর্থ এই নয় যে আল্লাহ বান্দার ভিতরে ঢুকে যায়, বান্দা আল্লাহর ভিতরে ঢুকে যায়, নাউজুবিল্লাহ, ওটা শিরকি আকীদা। গরু বাঘে কোরবানি করা যাবে কি? এটা করা যাবে, যদিও কোনো কোনো আহলুল আলেমেরা একতলাফ করেছেন, কিন্তু জমহুর আহলুল আলেমদের মত হলো এটা করা যাবে। জুমার সলাতের আজান দুইটা দেওয়া হয় কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে জুমার আজান দুইটা চালু হয়েছে, নবী সাল্লামের যুগে একটাই ছিল। পরবর্তীতে যখন খুতবা শুরু হয়ে যেত, সবাই এসে উপস্থিত হতে পারত না, তখন প্রস্তুতিমূলক একটা আজান জুমার আগেই পার্শ্ববর্তী বাজারে দিয়ে দেওয়া হতো, যাতে সবাই নামাজের জন্য প্রস্তুতি নেয়। এখনও মক্কা মদিনাতে দুইটা আজান হয়, কিন্তু ওই দুই আজানের সাথে আমাদের দুই আজানের একটা তফাত আছে। ওখানে দুইটা আজান হয়, প্রথম আজানটা ওয়াক্ত শুরু হওয়ার আধা ঘন্টা আগে হয়, তারপর ওয়াক্ত শুরু হইলে দ্বিতীয় আজান হয়। কিন্তু আমাদের দুটাই ওয়াক্তের মধ্যে হয়, মানে প্রস্তুতির জন্য ওয়াক্তের আগে আজানটা আমাদের এখানে হয় না। আচ্ছা, রমজানের মাসে তারাবি সালাত কয় রাকাত? এটা তো বলছি আমরা, সলাতে কোরআন দেখে পড়া যাবে কি? এটা আহলুল আলেমদের একতলাফ আছে, তবে কারো কারো মতে নফল সলাতে দেখে দেখে কোরআনে কারিম পড়া যাবে, এজন্য অনেকে তাহাজ্জুদের নামাজে দেখে দেখে কোরআন পড়ে। আমি ছোটকালে অন্য মানুষের ছাপে আল কোরআন শপথ করে একটি কাজ করতে চেয়েছিলাম, পরবর্তীতে দেখি ওই কাজ করা আমার পক্ষে অন্যায়, তাই এই কাজ আমি করিনি। আমি কোরআন শপথ করে যে গুনাহ করেছি তা থেকে মাফ পাওয়ার জন্য আমার কি করতে হবে? আপনি কসমের শপথের কাফফারা দিবেন আর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তাওবা ইস্তিগফার করবেন। কসমের কাফফারা হলো 10 জন মিসকিনকে খাওয়ানো, অথবা 10 জন মিসকিনকে কাপড় দেওয়া, অথবা সক্ষম না হলে 3 দিন সিয়াম পালন করা। মুরব্বীরা বলেন যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ লাগলে গর্ভবতী মায়েদের কোনো কাজ করলে পেটের সন্তানের নানা রকম শারীরিক সমস্যা হয়। জি, এটা গুনাহের কাজ, এটা প্রথমে কুসংস্কার, কিন্তু এরপরে এই বিশ্বাসটা যদি গভীর হয়ে যায় যে আসলে কিছু কাটলো আর বাচ্চার ক্ষতি হলো, যে এখানে সূর্যগ্রহণের চন্দ্রগ্রহণের কোনো ক্ষমতা আছে, তখন এটা শির্ক, শির্কের পর্যায়ে চলে যায়। মুরিদ হওয়াটা কি সঠিক? জি, মুরিদ হইতে হবে, তবে মুরিদিন লিল্লাহ, আল্লাহর মুরিদ হইতে হবে, আল্লাহর মুরিদ হইতে হবে, কোরআনের কাছে মুরিদ হইতে হবে, এটা হইলে সঠিক। কারণ মানুষ, একজন মানুষ মুরিদ হবে আল্লাহ। মুরিদ মানে আমার এরাদার লক্ষ্যস্থল, মানে যাকে উদ্দেশ্য করে আমার জীবন পরিচালিত হবে। তা একজন মুমিনের জীবন পরিচালিত হবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর উদ্দেশ্যে। এজন্য মুরিদিন লিল্লাহ, আল্লাহর জন্য মুরিদ হবে, আল্লাহর উদ্দেশ্যে মুরিদ হবে আল্লাহ, আর মুরিদ হবে আল্লাহর কালামের, কোরআনের। কোরআন মেনে চলবে, কোরআনের বিধিবিধান মেনে চলবে। কোরআন মানলে নবী সাল্লামের হাদিস মানতে বাধ্য, কারণ কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কিন্তু কোনো ব্যক্তি, এক মানুষ আরেক মানুষের মুরিদ হইতে পারে না। এক মানুষ আরেক মানুষের মুরিদ হইলে এটা শিরক হয়ে যায়, যে এক গোলাম আরেক গোলামের গোলাম হয়েছে, মানে গোলামের গোলাম, দুইজনে আল্লাহর গোলাম, এখন একজন আরেকজনের গোলাম হয়ে গেছে, এরকম গোলাম হওয়া যাবে না। পিদ্দরা কি সম্পর্কে বলবেন? পিদ্দরা আসলে, যদি পীর সাহেব যদি একজন ভালো আলেম হন, কোরআন সুন্নার আলেম, এবং তিনি শেরেক মুক্ত, বেদাত মুক্ত, আকীদা বিশুদ্ধ, মানহাজ বিশুদ্ধ, তাহলে আম জনগণ তার থেকে এলেম নেবেন, তার থেকে দিন শিখবেন, কোরআন শিখবেন, সুন্না শিখবেন, এলেম শিখবেন, তার সাথে সম্পর্কটা হবে এলেমের। কিন্তু যদি কেউ বিশ্বাস করে যে পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাব, পীর সাহেব আমাকে ট্রেন ভাড়া করে রেখেছে যে ট্রেনে করে জান্নাতে নিয়ে যাবো, জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে, তারপরে বিপদ মুক্তি করবেন, আমি যেখানে থাকি পীর সাহেব দেখবেন, আমাকে বিপদ আপদে পড়লে উদ্ধার করবেন, তাহলে শির্ক, তাহলে তিনি এই পীর ধরার কারণে জাহান্নামে যাবেন। এই জন্য এই উদ্দেশ্যে কোনো পীরের কাছে যাওয়া যাবে না, কোনো আলেমের কাছে যাওয়া যাবে না। ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকবে এলমের সম্পর্ক, তার থেকে আমি দিন জানবো, দিনের আমল করব, এর বাহিরে আর কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকবে না। পুরুষ এবং মহিলাদের জন্য নামাজের নিয়ম কি এক, আর হানাফি ও শাফিঈদের নামাজের কি পার্থক্য, আমি জানতে চাই। যে এটা অনেক লম্বা প্রশ্ন, পুরুষ আর মহিলার নামাজের মধ্যে কাইফিয়াতে কোনো পার্থক্য নাই, মানে পদ্ধতিগত কোনো পার্থক্য নাই, তবে সলাতের কিছু মাসালা মাসাইলে পার্থক্য আছে। যেমন সতরের ক্ষেত্রে পার্থক্য আছে, পুরুষের সতর আর মহিলার সতর একরকম না, এরকম পদ্ধতিগত কিছু, মানে নামাজের নিয়ম কানুনের ক্ষেত্রে, পদ্ধতির ক্ষেত্রে পার্থক্য নেই। কিন্তু কিছু মাসালা মাসালা নারীর আলাদা, পুরুষের আলাদা। কিন্তু সলাতের যে পদ্ধতি, রুকু কেমনে করবে, সেজদা কেমনে করবে, বৈঠক কেমনে করবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করছেন, পুরুষও সেভাবে করবে, মহিলাও সেভাবে করবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মহিলাকে দেখাই দেন নাই যে তোমরা নারীরা আমার মতো পড়িও না, ওই আয়েশার মতো পড়ো বা ফাতেমার মতো পড়ো, এরকম কোনো নারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকেও বলছেন আমার মতো পড়ো, আর পুরুষদেরকেও বলছেন আমার মতো পড়ো। তো তাহলে মহিলারাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পড়তে হবে, আর পুরুষেরাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। কয়েকটা হাদিস আছে মহিলাদের আলাদা নামাজ পড়ার ব্যাপারে, ওই হাদিসগুলো সহি না, মানে এই আম হুকুম থেকে খাস করতে হলে যে মানের সহি হাদিস দরকার, ওই মানে সহি হাদিস নেই। অর্থাৎ একটা জেনারেল হুকুম যে সবাই আমার মতো পড়ো। এখন এখান থেকে আপনি কয়েকটা বিষয়কে খাস করবেন যে মহিলাদের জন্য এটা খাস, তখন এমন হাদিস লাগবে যেটা এটার মতো, এই নির্দেশটার মতো স্ট্রং, না হয় কারোর জন্য খাস করা যাবে না। এই খাস করার জন্য যে মানের হাদিস দরকার, ওই হাদিসগুলো এই মানের না। মহিলারা মসজিদে এসে জামাতে নামাজ পড়তে পারবে কি? মহিলাদের যদি আলাদা পর্দা সহকারে সুন্দর ব্যবস্থাপনা থাকে, তাহলে মহিলাদের মসজিদে এসে নামাজ পড়তে শরীয়তে কোনো বাধা নেই, যদি তাদের রাস্তা নিরাপদ হয়, কোনো অশ্লীলতার কোনো খারাপ কিছুর সম্ভাবনা না থাকে, মসজিদের ভিতরেও পর্দা সহকারে ব্যবস্থাপনা থাকে, তাহলে তারা মসজিদে এসে পড়তে পারে। তবে তাদের জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব না, তাদের জন্য এটা ঐচ্ছিক, তারা তাদের এখতিয়ার, তারা আসতে চাইলে আসতে পারে, নবী সাল্লাম বলছেন যদি নারীরা মসজিদে আসতে চায় তোমরা বাধা দিও না, বাধা দিতে মানা করছে। কিন্তু আবার বলেন নাই যে মহিলাদেরকে সবসময় মসজিদে পাঠাই দিও, এটাও বলেন নাই। মহিলাদের জন্য ঘরকে উত্তম বলছেন, অর্থাৎ দুইয়ের মধ্যে সমন্বয় করতে হবে। মহিলারা নিয়মিত কন্টিনিউ আসার দরকার নাই, কিন্তু বিশেষ বিশেষ সময়ে যেমন জুমার দিন ইমাম সাহেব খুতবা দেন, আলোচনা করেন, এই খুতবাটা নারীদের জন্য জরুরি, কারণ নারীরা এটা থেকে বঞ্চিত হয়। আমরা বাড়িতে আসে বললে, কারণ পুরুষদের সাথে অধিকাংশ স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ভালো না, তো স্বামী ওয়াশরুম নিয়ে আসে কিন্তু বাড়িতে আসে বলে না, আর বলতে গেলে শুনবে না, তার কথা শুনবে না। তাহলে নিরাপদ হলো ওনাকে যদি মসজিদে নিয়ে আসা যেত, উনি খতিব সাহেবের কথা শুনে উনি যেভাবে বুঝতেন দিন সম্পর্কে, আরেকজনের বায়া মিডিয়া সেইভাবে তিনি বুঝতেছেন না, তাহলে উনি এখানে অনেক কল্যাণ থেকে বঞ্চিত রয়ে যাচ্ছেন। তারপরে মাঝে মাঝে মসজিদে আলোচনা হয়, তাফসির হয়, তারপরে ধরেন এই যে ওয়াজ মাহফিল হয়, এগুলোতে মহিলাদের অংশগ্রহণ জরুরি, যেখানে এলেম দরকার তাদের। গড়ে আমভাবে সব সময় দরকার নেই, কিন্তু কোনো সময় তারা যদি আসতে চায় তাদেরকে বাধা দেওয়া যাবে না, যদি দিন পালন সহকারে পর্দা সহকারে শরীয়তের বিধিবিধান মেনে আসতে পারে। অনেক হাদিসের বইতে উল্লেখ আছে 20 লাখ নেকির দোয়া, 10 লাখ নেকির দোয়া, যে এগুলা ভুয়া, এগুলা মিথ্যা কথা, এরকম কোনো দোয়া নবী সাল্লাম বলেন নাই। বর্তমানে ফেসবুকের যুগেও দেখা যায় অনেক মিথ্যা হাদিস, মিথ্যা কথা, তারপরে একটা জিনিস দিয়ে বলে যে এটা 10 জনের কাছে পৌঁছায় দিবেন, 20 জনের কাছে পৌঁছায় দিবেন, শেয়ার করে দিবেন, আপনি এত লক্ষ নেকি পাবেন, এগুলো সব মিথ্যা কথা। এবং যেটা শুনবেন এটা প্রচার করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিথ্যাবাদী হওয়ার জন্য, গুনাহগার হওয়ার জন্য এটাই যথেষ্ট। এই জন্য যা শুনবো যা পাবো তা প্রচার করবো না, এটা দেখে শুনে এটার দলিল খুঁজে অথেন্টিক কিনা, মূল ইয়াতে হাদিসে আছে কিনা, তারপরে দেওয়ার চেষ্টা করবো। যে রাত অনেক হয়ে গেছে, তো আলহামদুলিল্লাহ এই শীতের রজনীতেও যে এত রাত্রিতে এতক্ষণ পর্যন্ত আমরা দিনের কিছু কথাবার্তা শুনছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।